সাল্লাম শেষ দশক এসে গেলে কি করতেন, নিজের লুঙ্গি বেঁধে নিতেন, নিজে জাগতেন, পরিবার বর্গকে জাগাতেন, এই রাতগুলো জাগরণ করতেন যাতে করে ইবাদত করা হয়। আচ্ছা হুজুর, রাত যদি জানা না যায় যে আজকের রাতটা সবে কদর, আমি রাত জাগলাম ইবাদত করলাম, তাতে কি সব পাবো যদি না জানতে পারি? নাকি জানা শর্ত, জানলে তবে সব পাবো, না জানলে সব পাবো না? না, এরকম না, বরং যদি আপনি নাও জানেন আর সেই রাত্রে সবে কদর হয়ে থাকে তাহলে আপনি তার সব পেয়ে যাবেন। তবে হ্যাঁ, শর্ত হলো যে ওই রাত্রি সত্যপক্ষে সবে কদরের রাত হতে হবে, যদি আপনি জানেন অথবা না জানেন। কোন এমন চিহ্ন আলামত নিদর্শন আছে কি যে যা দেখে বোঝা যাবে যে হ্যাঁ আজকের রাতটা সবে কদরের রাত? এমন কিছু চিহ্ন আছে কি হাদিস কোরআনে বোঝা যায় যে হ্যাঁ আজকের রাতটা সবে কদরের রাত? বলা হয়েছে, ওলামারা বলেছেন যে এই রাতে রাতটা উজ্জ্বল রাত্রি হবে, এই রাতটা উজ্জ্বল রাত্রি হবে, আকাশটা উজ্জ্বল থাকবে। তারপরে যে ব্যক্তি ইবাদত করবে সে ইবাদতের মধ্যে কি পাবে, এক প্রকার সার পাবে, এক প্রকার প্রশান্তি পাবে, মনের ভিতরে আরাম পাবে যে আমি ইবাদত করছি, ইবাদতের মধ্যে এক প্রকার তৃপ্তি পাবে। নামাজ যখন পড়বে নামাজের মধ্যে তৃপ্তি পাবে। তিন নম্বর হচ্ছে যে এই রাতে হাওয়া কিন্তু খুব জোর চলবে না, ধীর শান্ত ভাবে হাওয়া চলবে, ধীর শান্ত ভাবে হাওয়া চলবে, খুব জোর হাওয়া চলবে না। এই রাতে উল্কা ছুটবে না, শয়তান উল্কা ছুটিয়ে কি করা হয়, শয়তানকে চাবুক মারা হয়, একথা কোরআনে আছে। কিন্তু উল্কা ছুটবে না এই রাতে, যেহেতু রাত হচ্ছে সালামের রাত। এই রাতে বৃষ্টি হতে পারে, এই রাতে বৃষ্টি হতে পারে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির সময়ে ওই যে একুশের রাতে বৃষ্টি হয়েছিল আর সিজদা করেছিলেন, তার কপাল ভিজে গেছিল। বাদশাহ আমদারকে জিজ্ঞেস করেছিলেন কপাল কেন ভিজে গেছিল, বৃষ্টির জন্য, যেহেতু তখন মসজিদের ছাদ কিসের ছিল, খেজুর পাতার ছিল। ঠিক আছে, আরেকটা চিহ্ন বলা হয়েছে যে এই দিন রাত্রে যখন রাত্রি পার হয়ে সূর্য উঠবে, সূর্য ওঠার সময়ে তার রশ্মি যাকে বলে তার আলো বেশি থাকবে না, মিটমিটে আলো থাকবে। কেন? বেশি মানে উজ্জ্বল হবে না সূর্য, তার কারণ তেজ হবে না সেই সূর্যের, সেই রাত সকালে সূর্যের তেজ হবে না। এই সব মোটামুটি চিহ্ন বলা হয়েছে যে গত রাত্রে সবে কদর ছিল, এগুলো দেখে বোঝা যায়। কিন্তু কিছু কিছু চিহ্ন, কিছু কিছু আলামত মানুষের মাঝে প্রচারিত আছে, প্রচলিত আছে, মুখে বলে লোকে যে সবে কদরের রাত হলে পরে গাছগুলো সেজদা করে, গাছ পালা সেজদা করে, যে দেখতে পায় সে খুব ভালো মানুষ আর তার সবে কদর কবুল হয়। কথা ঠিক না ভুল? ভুল কথা, গাছপালা এভাবে পড়ে সেজদা করে না, সবসময় সেজদাতে আছে, সবসময় সেজদাতে আছে। সুতরাং যে এইভাবে মাটিতে নুয়ে পড়ে যাবে, সেজদা করবে আর লোকে দেখতে পাবে, এসব বাজে কথা। এই রাত্রে কুকুর ডাকবে না, লোকে বলে থাকে যে সবে কদরের রাত্রে কুকুর ডাকে না, এটাও বাজে কথা। কুকুর ডাকতে পারে, কুকুর ডাকলে যে সবে কদরের রাত নয় এটা কোনো গ্যারান্টি নাই। অনেকে বলে যে এই রাত্রে সমুদ্রের নোনা পানি মিষ্ট হয়ে যায়, সমুদ্রের পানি কি লবণাক্ত, লবণ, কিন্তু এই রাতে কি হয়ে যায়, মিষ্টি হয়ে যায়, এ কথা বাজে কথা, ঠিক না। অনেকে মনে করে যে ভকাশের মতো নূর দেখা যাবে, দেখেছেন মাঝে মাঝে বালাদিয়া থেকে একটা লাইট দেয় এভাবে, এভাবে দূর থেকে মানুষ দেখতে পায় লাইটের ফোকাস আসছে। তো অনেকে মনে করে কি যে ওই রাত উজ্জ্বল রাত মানে কি ওইভাবে আল্লাহ নূর দেখা যাবে, ওইভাবে ফোকাস দেখা যাবে, এটা কিন্তু ঠিক না। অনেকে বলে যে যে ব্যক্তি রাত্রেকে সবে কদর পালন করবে, সে যদি ভালো লোক হয় তার সবে কদর কবুল হয়, তো সে ফেরেশতার সালাম শুনতে পাবে, ফেরেশতার সালামকে শুনতে পাবে, একদিন থেকে পেয়েছে হ্যাঁ ফেরেশতার সালাম, এমনকি মা আয়েশাকে সালাম দেওয়া হতো। হ্যাঁ, সালাম দেওয়া হতো কার মাধ্যমে, সরাসরি কাকে দেওয়া হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সালাম দেওয়া হতো। সুতরাং ফেরেশতার সালাম কেউ সরাসরি শুনতে পাবে না, এই হচ্ছে মানুষের মাঝে প্রচলিত ভুল ধারণা। সুতরাং আমরা এতক্ষণ বুঝলাম সবে কদর সম্পর্কে, আর এই হলো মোটামুটি আহকাম। শেষকালে আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, সবে কদর রাত্রে আপনারা জাগবেন, কিন্তু হৈহুল্লোড়ের মধ্যে না, মানে হৈ হাল্লা করে সবে কদর জাগবেন না। আমাদের দেশে আছে যুবকরা সেই দিন রাত্রি জাগরণ করে, কিন্তু লুচি মিষ্টি খাওয়া মুরগি টুরগি পাকিয়ে ফিস্টি করে আনন্দ করে তারা রাত্রি জাগরণ করে। একদল ইবাদত করে, কোরআন পড়ে, নামাজও পড়ে, কিন্তু একদল কি কিসে ব্যস্ত থাকে? লুচি বানাতে, চা বানাতে, খুব আনন্দ ফুর্তি করে, মিষ্টি নিয়ে আসে কিনে, মন মন মিষ্টি বিতরণ হয়, খাও খেয়ে যাও, এরই মাধ্যমে রাত্রি জাগরণ করে। আর এরই মাধ্যমে আসলে ধর্মটা বুঝলেন এই যুবকদের কাছে আনুষ্ঠানিকতায় পরিণত হয়ে গেছে। কেন বলুন তো, যেহেতু এই সমস্ত যুবকরা যারা নাটক, যাত্রা, থিয়েটার, সিনেমা এইসবে পাগল, তাদেরকে যদি বলা হয় নামাজ পড়তে এসো, নামাজটাকে সহজে তারা বরণ করে না। তারা কি ঠিক ওই ধরনের কৌতুক ধরনের বা ক্রীড়া কৌতুক আনুষ্ঠানিকতার মাধ্যমে তারা বরণ করে দিয়ে এইসব দেখবেন। দেখুন জলসা করতে বলা হয়, যদি বলা হয় নাটক যাত্রা করবে না, জলসা করো, জলসা যখন করে তখন লাইটিং, ক্যামেরা, কি বলে আপনার জেনারেটর নিয়ে এসে ফুল টাল বানিয়ে সাজিয়ে মঞ্চ সাজিয়ে করে না, করে না, এসব দরকার আছে? দরকার নেই। কিন্তু ওই যে মনমানসিকতা হয়ে আছে ওই রকম, আনুষ্ঠানিক ধর্ম পালন করা এদের হচ্ছে। যখনই এসব বলবে এদের মহরমে আগে আছে, এই সমস্ত লোকরা যারা দেখবেন মহরমে আগে আছে, তারা ঈদের দিনে দেখবেন প্রথম কাতারে আছে, তাই না? তারপরে আপনার জুমার দিনে দেখবেন, যেদিনে যেদিনে আনুষ্ঠানিক ধর্ম সেদিনে আপনি দেখবেন তারা আগে আগে আছে। কিন্তু যেখানে আনুষ্ঠানিকতা নেই সেখানে তারা পিছনে আছে। যে ভালো করে রাত জেগে ইবাদত করতে হবে, আল্লাহ জন্য নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, এসব বাদ দিয়ে তারা কি করে? লুচি মিষ্টি আর মিষ্টি বিতরণ করে খায়, আনন্দ করে, রাত জাগে, বাস এটাই হলো তাদের ধর্ম। আসলে তা না, ধর্ম হচ্ছে আল্লাহ তাআলার একমাত্র খালিস নিয়তে ইবাদত করতে হবে, আর তা হলো দুটো শর্তে, ইখলাস আর মুতাবা তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাত্রে মিষ্টি বিলিয়ে খাইয়েছিলেন না খেয়েছিলেন? খেজুর তো বিতরণ হয়নি রাত্রে। সুতরাং আমরা কেন এই রাত্রে মিষ্টি বিল বিতরণের জন্য মারামারি করি আর ভাবি যে এই রাত্রে মিষ্টি দিতে পারলে আমার খুব লাভ হবে? এটা হচ্ছে ভুল ধারণা। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা ঠিক মতো সবে কদর জাগরণ করে সবে কদরের সওয়াব নিতে পারি, যাতে সারা জীবন 83 বছর 4 মাসের সওয়াব এক রাত্রে আমরা বরং তার থেকেও বেশি গ্রহণ করতে পারি। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।